টিভি বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي مال البشر حياتي إن أضاء الله دربي يا نفعي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوا وهم يلعبون সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়তের জন্য কোরআনে কেরিম নাজিল করেছেন, সালাত এবং সালাম নাজিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেরিম দিয়ে সম্মানিত করেছেন। আজকে আপনাদের সামনে তাফসির হবে সূরাতুল আম্বিয়ার। এই সূরা মক্কী সূরা, রাসূলুল্লাহ সাল্লামের মক্কার জীবনে হিজরতের পূর্বে নাজিল হয়েছে এবং এই সূরার নাম হচ্ছে আম্বিয়া। এই আম্বিয়া শব্দটি নবী শব্দের বহুবচন। এই সূরার নাম এই জন্য আম্বিয়া যে এই সূরাই বেশ কিছু নবী রসুলগণের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেছেন। এই সূরা আল্লাহ পাক শুরু করেছেন কেয়ামতের বিষয় দিয়ে, কারণ এই ধরনের রোগগুলি মক্কার পরিবেশে মক্কার মুশরিকদের মাঝে ছিল। এই জন্য মক্কী সূরার বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে আহকাম বিধিবিধান নয়, বরং তাতে আকিদার বিশ্বাসের দিকে লক্ষ্য রাখা হয়েছে এবং তার সংশোধনের প্রথম চেষ্টা করা হয়েছে। এই জন্য প্রত্যেকটি মক্কী সূরায় আপনারা দেখবেন যে তাতে আকিদার সংশোধন, যেসব ভ্রান্ত ধারণা, যেসব কথা বিশ্বাস করতে হবে অথচ তারা অবিশ্বাসী বিশ্বাস করে না, সেগুলিকে তুলে ধরা। যেমন একটি বিষয় হচ্ছে পরকাল কিয়ামত, এই পৃথিবী হচ্ছে কর্মজগৎ, আর মানুষের জন্য মওতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরুত্থান করবেন, আবার ওঠাবেন এই মাটি থেকে, আর প্রত্যেককে রব্বুল আলামিনের সামনে জবাবদেহি করতে হবে, যেটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, বিচার দিবস। এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রথম উল্লেখ করেছেন। তারপরে যে রোগ ছিল আরব মুশরিকদের মধ্যে, সেটা হচ্ছে যে রিসালাতকে অস্বীকার করা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রসুল নন। নবী রসুল যদি কেউ হয়, আল্লাহ যদি পাঠান, তো কোনো সম্ভ্রান্ত পরিবারে, সম্ভ্রান্ত মানে তাদের কাছে পয়সা দিয়ে সম্ভ্রান্ত, যার কাছে পয়সা আছে, সে অশিক্ষিত হলেও, মূর্খ হলেও, নির্বোধ হলেও, সেই ব্যক্তি বিচক্ষণ মানুষের কাছে। ঠিক তেমনি আরো মুশরিকরা মনে করত, নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিম হয়ে লালিত পালিত হলেও দুনিয়ার সবচাইতে বড় মুআল্লিম, শিক্ষক ছিলেন, এবং সম্ভ্রান্ত পরিবার আরবদের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত শ্রেষ্ঠ গোত্র কুরাইশ। সেই কুরাইশ বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলকে প্রেরণ করেছেন, কিন্তু তারা বলতো যে যদি কোরআন নাজেল করতেই হতো আল্লাহকে, যদি নবী করতেই হতো, তো একটা ইয়াতিম ছেলেকে নবী করবে? আল্লাহ পাক নবী করবেন, কোনো এক বড় নেতা হবে, হয় মক্কার নেতা হবে, না হয় তায়েফের নেতা হবে, যেমন অন্য আয়াতে এই বিষয়গুলি কি আল্লাহ পাক তুলে ধরেছেন কাফেরদের কথা, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এতে তুলে ধরা হয়েছে। আর তারপরে প্রত্যেক যুগে যুগে যে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, তাদের অবস্থা কেমন ছিল, তারা কি মানুষ না আর কিছু, এসব বিষয়গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমরা এখন শুরু করি তাফসির। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইকতারাব লিন্নাস হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের জন্য তাদের হিসাবের সময় অত্যন্ত নিকটবর্তী হয়েছে, ঘনিয়ে এসছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু তারা তাদের গাফিলতিতে, অবহেলায়, বিমুখ হয়ে রয়েছে। মানুষ যত সময় যাচ্ছে তত বেশি মতের কাছাকাছি পৌঁছেছে, পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে, কবরের নিকটবর্তী হচ্ছে, কিন্তু এই বিষয়টি সম্পর্কে কেউ চিন্তা করে না। বরং উল্টো বলে থাকে যে আমার বয়স বাড়ল, বয়স বাড়ছে, আয়ু বাড়ছে না কমছে? কমছে, কম হচ্ছে। কিন্তু মানুষ মনে করে যে আমার বয়স এত ছিল, এত হলো, আরও বৃদ্ধি হইল। তো প্রত্যেক মানুষ দুনিয়াকে পিছনে রেখে যেন পরকালের দিকে, মতের দিকে গতিমান, এবং যত সময় যাচ্ছে তত বেশি মতের কাছাকাছি হচ্ছে, কবরের জীবনের কাছাকাছি হচ্ছে। জবাবদেহি করতে হবে যেই সময়ে মতের পরে এবং কেয়ামতে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেদিকে নিকটবর্তী হচ্ছে। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী কেন বলেছেন? অতীতের সাথে যদি তুলনা করা হয় যে সময়টা পৃথিবীর ওপর চলে গেছে, তাহলে সামনে যে সময়টা আছে কেয়ামত আসতে, পৃথিবী ধ্বংস হতে, সেটা অত্যন্ত সংকীর্ণ সময়। সুতরাং কেয়ামত নিকটবর্তী, আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে কেয়ামত কখন চলে আসবে। কেয়ামতের বড় বড় যে লক্ষণগুলি রয়েছে সেগুলি যখন আসা শুরু হবে তখন বড়ই দ্রুত সেগুলি চলে আসবে একটির পর একটি, আর হঠাৎ করে পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন আর বিচার দিবস আল্লাহ পাক কায়েম করবেন। মানুষ এ সম্পর্কে অচেতন, গাফিল হয়ে রয়েছে, কখনো চিন্তাশীল হয় না। অধিকাংশ মানুষের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন আরব মুশরিকদের কথা, যাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সত্য দিনের কথা, কোরআনে কারীমের কথা পেশ করেছেন, তারা তাদের কি অবস্থা ছিল এবং তারা কি জবাব দিত, এসব বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরি মির রব্বিহিম মুহদাস, তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে কোনো নতুন উপদেশ আসলে তারা শুনত কিন্তু খেলাধুলার অবস্থায়, যেন শুনছে কিন্তু খেলতামাশা করছে সেটাকে নিয়ে, মনোযোগ দিয়ে শুনত না। তাহলে শুনছেন আর অন্যদিকে তাল দিচ্ছেন, এইরকম যদি আপনার অবস্থা হয় তাহলে কখনো আপনি সঠিক জিনিস উপলব্ধি করতে পারবেন না। এই জন্য শোনার সাথে মনোযোগী হইতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা, এই কোরআনে কারীম উপদেশ রয়েছে, কিন্তু লিমান কানা লাহু কালবুন, যার হৃদয় রয়েছে, জাগ্রত হৃদয়, আও আলকা সামআ, এবং মনোযোগ দিয়ে শোনে, ওহো শহীদ, একবার উপস্থিত হয়ে মনকে উপস্থিত করে, দেমাগকে উপস্থিত করে, মনোযোগ সহকারে শোনে, সেই ব্যক্তির জন্যই এই কোরআনে কারীম উপদেশ রয়েছে, উপকৃত হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন লাহিয়াতান কুলুবহুম, তাদের হৃদয়গুলি খেলতামাশায় মত্ত রয়েছে, খেলাধুলায় মেতে রয়েছে, ভোগবিলাসের সামগ্রী নিয়ে তারা ব্যস্ত। ওয়া আসারুন নাজওয়াল্লাযিনা যালামু, আর যারা জালেম তারা চুপি সারে আপোষে কথাবার্তা বলে থাকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি নবী হয়ে এসেছি, আমার উপর কোরআন নাজিল হয়েছে, তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছি, তখন আপোষে তারা সলা পরামর্শ করা শুরু করলো যে এ কী করা যায়, এ কী কথা বলে, বিভিন্ন রকমের মন্তব্য তারা করা শুরু করলো। আল্লাহ পাক এই বিষয়টিকে এখানে এইভাবে ব্যক্ত করেছেন, হাল হাজা ইল্লা বাশারুম মিসলুকুম, আরে ইয়ে নবী কর্তৃকে হইল, এ তো তোমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছু নয়, সে কি করে রসুল হতে পারে? তাহলে মানুষ রসুল হতে পারে না এই ধারণা কাফের মুশরিকদের ছিল। মুসলিম সমাজের কোন সম্প্রদায়ের যদি এই বিশ্বাস থাকে যে নবী মানুষ নন, নবী নূর, নবী মাটির সৃষ্টি নয়, বরং তিনি নূর থেকে সৃষ্টি, আর তাও আল্লাহর নূর থেকে, এই আকীদা বিশ্বাস, এই ভ্রান্ত বিশ্বাস যদি থাকে, তাহলে কাফেরদের বিশ্বাসের সাথে সাদৃশ্যতা নেই। কাফেররা এই জন্য অস্বীকার করেছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানতে, যে মানুষ কি করে নবী হতে পারে, তুমি তো আমাদের মতো মানুষ। ঠিক তেমনি আজকের এক শ্রেণীর বিদাতপন্থীরা বলছে যে নবী মানুষ হতেই পারে না, নবী মাটির তৈরি নন, নবী নূরের তৈরি। এতে খণ্ডন রয়েছে ওইসব ভ্রান্ত বিশ্বাসীদের যারা নবীকে নূর বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন, এই কাফেররা বলেছিল যে তোমরা দেখে শুনেও এই জাদুকে মেনে নেবে। এতে কোরআনে কারীমকে তারা জাদু বলে আখ্যায়িত করেছিল, আরে মোহাম্মদ তো জাদু লাগিয়ে দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ যেসব কথাবার্তা বলছে এগুলি হচ্ছে জাদুর কথা, আর জাদুর মধ্যে এইরকম প্রতিক্রিয়া রয়েছে যে জাদুর দ্বারা জড়ানো যায়, ভাঙানো যায়, প্রেম প্রীতি ভালোবাসা জন্মানো যায় আর বিচ্ছিন্নতা সৃষ্টি করা যায়, এসব জাদুর মধ্যে তাসির রয়েছে। আরো মুশরিকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অমান্য করেছিল, কোরআনকে আল্লাহর বাণী মানতে সম্মত হয়নি, তারা এই যুক্তি পেশ করত যে দেখো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে, স্ত্রী মুসলমান হয়ে যাচ্ছে, স্ত্রীকে ছেড়ে দিয়ে স্বামী মুসলিম হয়ে যাচ্ছে, তাহলে এতে তো বিচ্ছেদ ঘটাচ্ছে, তার মানে এটা জাদু। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি, লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ, নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রং ধনু আজ রাত 10টায় আপন সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Sange Alap Kori, Prati Shonibar, Ratshara Shattai, Apuno Shamprachar, Shakal Shade Notai, Bangladesh, Peace TV, Banglai. যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দ্বীনী বিধান বোঝা সহজ হয়ে যায়। ইসলামের বুনিয়াদি শিক্ষা ও তার অসাধারণ উদাহরণ। কাল রাত 10টায় আপন সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ক্বাল রব্বি ইয়ালামুল ক্বাওলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরদের জবাবে বললেন যে রব্বি ইয়ালামুল ক্বাওলা, আমার প্রতিপালক সমস্ত কথা জানেন যা আসমানে বা পৃথিবীতে বলা হয়। মানুষ বলে, জিন বলে, ফেরেশতা বলে, যে কোনো কথা উচ্চারিত হয় আসমানে বা পৃথিবীতে আল্লাহ পাক তা জানেন। ওয়াহুয়াস সামিউল আলীম, এবং তিনি সব কিছু শোনেন জানেন। সুতরাং তোমাদের কথা শুনছেন, তোমাদেরকে দেখছেন, আল্লাহ পাকের কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। বাল কালু আযগাসু আহলামিন বাল ইফতারাহু বাল হুয়া শায়ির ফালিয়াতিনা বি আয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। কাফির মুশরিকরা কোরআনে কারীম সম্পর্কে বলেছিল যে এই কোরআনে যেসব কথাবার্তা বলছে মুহাম্মদ, এগুলো তো আবল তাবল কথা, আবল তাবল স্বপ্নের মতো। যেমন মানুষ স্বপ্ন দেখে, আবল তাবল স্বপ্ন, ভালো মন্দ এই সেই স্বপ্ন দেখছে। তো কোরআন সম্পর্কে একটি মন্তব্য তাদের এই ছিল, বালকালু, বরং এই কাফেররা বলে থাকে আদগাসু আহলামিন, এই কোরআনে করিম হচ্ছে আবল তাবল স্বপ্ন, যে স্বপ্নের কোনো তাবির কোনো ব্যাখ্যা বিবরণ থাকে না। আদগাসু আহলাম, দিনে খেয়াল করেছিলেন, দিনে ওসব চিন্তা করেছিলেন, রাত্রে তাই দেখছেন। বালিফ তারাহু, না হয় এই মোহাম্মদ তা নিজেই রচনা করেছে, এটা মোহাম্মদের রচিত, এটা আল্লাহ প্রদত্ত নয়। বালহুয়া শায়ের, না হয় সে হচ্ছে কবি, কাব্য রচনা করছে এসব কবিতা। ফালিয়াতে নাবি আয়াতিন কামা উরসেলাল আউয়ালুন, যদি মোহাম্মদ সত্যি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে আমাদের কাছে এমন কিছু নিদর্শন নিয়ে আসুক যেমন পূর্ববর্তী নবীদেরকে রসুলদেরকে পাঠানো হয়েছিল মুজিজা নিয়ে, নিদর্শন নিয়ে, তা নিয়ে আসুক। এইরকম কথা মুশরিকরা বলেছিল। আল্লাহ পাক ইরশাদ করছেন যে বিগত যুগে যত জাতিকে ধ্বংস করেছি তাদেরকে এই জন্যই ধ্বংস করেছি যে তাদের সবচাইতে বড় রোগ ছিল যে তারা আল্লাহ পরকালকে অস্বীকার করেছে, রসুলকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, তারা কুফরি করেছে। মা আমানাত কাবলাহু মিন কারিয়াতিন আহলাকনাহা, যেসব জনপদকে আমি ধ্বংস করেছি তাদের কেউ এর পূর্বে ইমান নিয়ে আসেনি, যদি ইমান নিয়ে আসতো তাহলে আল্লাহর আজাব থেকে রক্ষা পেয়ে যেত। আফাহম ইয়ুমিনুন, তাহলে এই কুরাইশরা এই আরবরা কি ইমান নিয়ে আসবে, বিশ্বাস করবে? যদি ইমান নিয়ে আসো তাহলে তো ভালো কথা, নাহলে তোমাদের দশা ওই রকমই হবে যেমন বিগত যুগের মানুষদের হয়েছিল। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ওমা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ পাক এখানে ইরশাদ করছেন যে যত রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন তারা ছিলেন পুরুষ মানুষ, নূহি ইলাইহিম, যেসব মানুষের কাছে, যেসব পুরুষদের কাছে আমি ওয়াহি করেছিলাম তাদেরকে সম্মানিত করেছিলাম ওহি দিয়ে, আর না হলে সৃষ্টিগত দিক থেকে তারা পুরুষ মানুষ ছিল। আল্লাহ পাক এ কথা বলছেন, ফাস আলু আহলা জিকরে, সুতরাং উপদেশওয়ালাদেরকে যাদের কাছে আল্লাহ প্রদত্ত উপদেশ রয়েছে বিগত যুগে, তাওরাত ইনজিলের জ্ঞান রয়েছে, আহলে কিতাবদের পণ্ডিতরা রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করে নাও, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমাদের জানা না থাকে, তোমরা মুশরিক পত্তলিক, তোমাদের কাছে ধর্মীয় জ্ঞান নেই, কিতাবের জ্ঞান নেই, আর আগের কিতাবগুলিতে নবী রসুলদের বৈশিষ্ট্য গুণ উল্লেখ করা হয়েছে, সুতরাং তাদেরকে জিজ্ঞাসা করে যে নবী রসুলরা কেমন হয়, নবী রসুল কি ফেরেশতাদের মধ্য থেকে আসে না মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেন, জিজ্ঞেস করো তাদেরকে। এই আয়াত থেকে দুটো বিষয় প্রমাণিত হয়, একটি হচ্ছে যে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন তারা ছিলেন পুরুষ মানুষ, কোনো মহিলাকে নবী করে পাঠাননি, আর এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ পাক পুরুষ মানুষ বলেছেন। দুই নম্বর কথা যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন তারা সকলে মানুষ ছিলেন, তারা মালায়েকা ফেরেশতা ছিলেন না, আর মানুষকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করে, সুতরাং মাটির তৈরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অন্যান্য আম্বিয়াই কিরাম, আর ফেরেশতা হচ্ছেন, মালায়েকা হচ্ছেন নূরের তৈরি, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর থেকে সৃষ্টি নন, বরং তিনি মাটির সৃষ্টি। আল্লাহ পাক বলছেন যে তোমাদের জানা না থাকলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও, সুতরাং যে কেউ কোনো বিষয়ে জানে না, দিনের বিষয় আকীদাই হোক, ইবাদত হোক, আর দিনের হালাল হারাম হোক, খেয়াল খুশি চলবেন না, বরং না জানা থাকলে আপনার বড়কে, যেই ব্যক্তি সম্পর্কে আপনার আস্থা আছে যে কোরআন হাদিসের সঠিক জ্ঞান রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে অন্ধ অনুকরণ করবেন না শুধু জিজ্ঞাসা করে, কিতাবে আছে বলে দিল, বড়রা বলেছেন এটাই আমাদের ধর্মে আছে, না যথেষ্ট নয়, বিল বাইয়িনাত ওয়াজ-জুবুর, দলিল প্রমাণ সহ জানবেন, একটু চেক করে দেখবেন যে আসলে কি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা আমাকে বলা হচ্ছে, তাহলে আল্লাহ পাক অন্ধ অনুকরণ, অন্ধ তাকলিদ নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন তারপরে, ওমা জা আল্লাহু জাসাদান লা ইয়াকুলুনা ত্বাম, আর এই নবী রসুলগণকে এমন দেহ বিশিষ্ট করেনি যে তারা খাদ্য খেত না, খাবার খেত না, ফেরেশতা না, এরকম করেননি, প্রত্যেকে তারা তাদের খিদা লাগতো, পিপাসা লাগতো, তারা পানাহার করতেন। ওমা কানু খালেদিন, এবং তারা চিরকালের জন্য আসেননি। এতে আর একটি সংশোধন রয়েছে যে এক শ্রেণীর লোকেরা বলে হায়াতুন নবী, নবী মৃত্যুবরণ করেননি, নবী বেঁচে আছেন, অথচ আল্লাহ বলছেন ওমা কানু খালেদিন, তারা চিরকাল থাকার জন্য আসেননি। প্রত্যেককে এসেছেন, আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মৌতের মাধ্যমে। আল্লাহ পাক তারপর সুম্মা সাদাকনাহুম ওয়াদা ফানজাইনাহুম মিন্নাশা, অতঃপর আমি প্রত্যেক নবীর ওয়াদা, যে নবীদের সাথে প্রতিশ্রুতি আমি করেছি যে তাদেরকে আমি সম্মানিত করব, তাদের যারা বিরোধী হবে শত্রু হবে তাদেরকে ধ্বংস করব, তাদের অনুসারীদেরকে আমি ইজ্জত দান করব, এই ওয়াদা আমি সত্য প্রমাণিত করেছি। ফানজাইনাহুম মিন্নাশা, সুতরাং আমি তাদেরকেও মুক্তি দিয়েছি, আর যেসব লোকদের চেয়েছি অর্থাৎ নবীদের অনুসারীদেরকে তাদেরকে আমি মুক্তি দিয়েছি। ওয়াহলাকনাল মুসরিফিন, আর যারা সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়ি করেছে তাদেরকে আমি ধ্বংস করেছি। লাকাদ আনজালনা ইলাইকা কিতাবান ফীহি যিকরুকা আফালা তাআকিলুন, আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে আমি তোমাদের জন্য হে মানব জাতি এমন এক কিতাব আল কোরআন নাজিল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝার চেষ্টা করো না? ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন কানাত যালিমা ওয়া আনশানা বাদাহ কওমান আখারিন, আর আল্লাহ পাক বলছেন যে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যারা জালেম ছিল। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে ধ্বংস করে দেননি, তাদের পাপের কারণে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন, এবং তাদের পরে আমি অন্য জাতিকে সৃষ্টি করেছি, এক জাতিকে ধ্বংস করে আর এক জাতিকে নিয়ে এসেছি। আবার যদি সেই জাতি অপদার্থ হয়েছে তাহলে তাদেরকে আমি ধ্বংস করেছি, আর যদি সোজা চলেছে আল্লাহ পাক তাদেরকে উত্থান দান করেছেন। মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন ফালাম্মা আহাসসু বাসানা, এসব জাতি যখন বিরুদ্ধাচরণ করেছে আল্লাপাকে আল্লাপাকে রসুলের, তখন আল্লাপাকের আজাব নেমে এসছে। আজাব সম্পর্কে যখন তারা অনুভব করতে পেরেছে, আমার শাস্তি যখন তারা অনুভব করেছে যে এখন আজাব আসতে যাচ্ছে, শাস্তি আসতে যাচ্ছে, এজাহম মিন হায়ার কজুন, তখন তারা পালাতে চেষ্টা করেছে। পালিয়ে কি আর বাঁচতে পারে আল্লাহর কবল থেকে? তখন ফেরেশতারা তাদেরকে ঠাট্টা মজাক করে বলেছেন লা তার কজু, পালাচ্ছ কোথায়, পালাইও না, লা তার কুজু, পালাইও না, ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফিহা মাসাকিনুকুম লাআল্লাকুম তুসআলুন, বরং তোমরা ফিরে যাও তোমাদের ওই সব ভোগের সামগ্রীর দিকে যা তোমরা ভোগ করতে, যা তোমাদের দেওয়া হয়েছিল, ওয়া মাসাকিনুকুম, আর তোমাদের বাড়িঘর আবাসস্থলের দিকে ফিরে যাও, দাও নিজের নিজের বাড়ি দেখো, আর নিজের নিজের যেসব নিয়ামত ছিল, যেসব ভোগ বিলাস করতে সেগুলি দেখো, কোথায় কার কি আছে না আছে দেখো, লাআল্লাকুম তুসআলুন, যাতে করে তোমাদের জিজ্ঞাসা করা হয় যে কেমন আজাব আল্লাহ দেখেছিলে, কেমন মজা লেগেছিল, আর কেন এই শাস্তি এসেছিল, পালাচ্ছ কেন, দেখো নিজের চোখে দেখো যে কিভাবে ধ্বংস করা হচ্ছে তোমাদেরকে আর তোমাদের জনপদকে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন কালু, যখন আজাব এসে গেছে, আজাব আসলে আর ফিরে যায় না, তখন তারা আক্ষেপ করে বলতো ইয়া ওয়াইলানা, হায় আমাদের সর্বনাশ, হাই দুর্ভোগ আমাদের, ইন্না কুন্না জালিমিন, আমরা তো বড়ই জালিম ছিলাম, এখন আর সংশোধনের সময় নেই, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। ফামা জালা তিলকা দাওয়া মাহাত্তা জালনা হাসিদান খামেদিন, এইভাবেই তাদের আর্তনাদ চলছিল যতক্ষণ পর্যন্ত ধ্বংস হয়ে যায়নি, যখন ধ্বংসের লক্ষণ দেখে ফেলেছে তাদের আর্তনাদ এরকম চলতে থেকেছে। হাত্তা জালনাহুম হাসিদান খামেদিন, এমনকি তাদের প্রত্যেককে আমি এমন করে ধ্বংস করেছিলাম যেমন কাটা শস্য হয় মাঠ থেকে, যেমন ধান গম কেটে নিয়ে এসে উঠানে ফেলে রাখা, ওই রকম করে দিয়েছিলাম তাদেরকে। কাম এদিন, আর এমন আগুনের মতো করে দিয়েছিলাম যা জ্বলার পরে নিভিয়ে যায়, ছিল পৃথিবীতে ধ্বংস হয়ে যেন নিভিয়ে যাওয়ার মতো শেষ হয়ে গেছে, নিশ্চিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক তারপরে বলছে ওমা খালাকনা সামা ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, আর শোনো আমি আসমান এবং পৃথিবীকে এবং আসমান পৃথিবীর মাঝে যা কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন এসবকে খেলাধুলার উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অনার্থক বিনা কাজে আমি খেলাধুলার জন্য সৃষ্টি করিনি। লাউ আরাদানা আন নাতাখাযা আল্লাহওয়ান, আমি যদি চাইতাম যে আমি এই খেলতামাশাই করছি, মজা লাগছে করছি, যেমন ছোট বাচ্চারা খেলনা নিয়ে একটাকে আরেকটার সাথে জড়ায়, লাইন করে, বিল্ডিং তৈরি করে, খেলাধুলা করে খেলনা নিয়ে, আমি যদি এইরকমই করতে চাইতাম লাতাখাযনা হুমিল্লাদুন্না, তাহলে এত বিশাল সৃষ্টির কি প্রয়োজন ছিল, সাত আসমান জমিন, এত পাহাড় পর্বত আর এত সৃষ্টি, এসব করার কি প্রয়োজন ছিল, তাহলে অল্প কিছু নিয়ে আমি নিজের কাছে খেলাধুলা করতাম, কিন্তু না, খেলাধুলার জন্য সৃষ্টি করিনি, আমি পৃথিবী সৃষ্টি করেছি, তোমাদের এতে ভোগের সামগ্রী রেখেছি, আর তোমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের ইবাদত বন্দী করবে, দাসত্ব করবে, আল্লাহ পাকের জীবন বিধান মোতাবেক তোমরা এই পৃথিবীতে চলাফেরা করবে। বরং আল্লাহ পাক রব্বুল আলামের নীতিমালা হচ্ছে এই পৃথিবীতে হক বাতিলের সত্য মিথ্যার লড়াই চলতে থাকবে, সংগ্রাম চলতে থাকবে। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, বরং আমি নিক্ষেপ করি সত্যকে মিথ্যার উপর, হককে বাতিলের উপর নিক্ষেপ করি, হক দিয়ে বাতিলকে আঘাত করি, ফায়াদমাগহু তারপরে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। হক সত্য বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ফায়দা হওয়া জাহের তারপরে সেটা নিশ্চিন্ন হয়ে যায়। যখনই হক সত্য আর সত্যপন্থী আল্লাপাক রাব্বুল আলমিনের এই দিনকে শক্তিশালী করার জন্য সচেষ্ট হবে, তখন আল্লাহ বাতিলকে নিশ্চিন্ন করে দেবেন। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আর তোমাদের জন্য তোমরা যা কিছু বলে থাকো আল্লাহ সম্পর্কে অবাস্তব কথা, আল্লাহর দিন সম্পর্কে, সেসবের কারণে তোমাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে। এখানে আমার আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলকে কবুল করেন, আল্লাহ পাক যেন কোরআনে কারীম আমাদের প্রত্যেককে, প্রত্যেক মানুষকে বুঝার তৌফিক দান করেন, এই আসমানি সেরেবাস মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي عرفت الله ربي أشرق النور যারা এক আল্লাহর ইবাদত করে, কোরআন এবং হাদিসের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে। আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ, দেখুন ইসলামের খুঁটি সমূহ কাল সন্ধ্যা ৫টায় আপন সম্প্রচার রাত ১২টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ইসলাম যে করে অধিকারের রক্ষা, সততার সমর্থন, বিরূপের খণ্ডন। আমি মোহাম্মদ হাশিম মাদানি। অসংখ্য বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান? তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায়। দেখুন ইসলামের বৈশিষ্ট্য আজ সন্ধ্যা ৫টায় আপন সম্প্রচার রাত ১২টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম। আল কুরআন সূরা ইসরা সূরা নম্বর ১৭ আয়াত নম্বর ২৩-২৪ এ উল্লেখ আছে, তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে উপশব্দটিও তোমরা বলো না। তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো, হে প্রভু, তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে। বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামে। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।